তোরো নীল নয়, এ ওঠো তোরো নালি কয়, এ আখি তোরো নীল নয়, এ ওঠো তোরো নালি কয়, জিয়া তুটি কে নিয়ারা চাঁদ পারি তো চেহারা, ঝিয়া তুটি কে নিয়ারা চাঁদ করি তো চেহারা, মু ছাতি রে ঘর করি থরে যা তু রহি, এ আখি তোর নীল নই, এ ওঠো তোর নালি কই, কহ কাহা পাই কিয়ে ততে গড়িলা, সবু রূপ সারি দিলা, এতে রঙ দেই কহ কাহা পাই রঙ ততে বড়িলা, সবু রঙ সারি দিলা, ঝিয়া তুটি কে নিয়ারা পরি তো ইশারা, ঝিয়া তুটি কে নিয়ারা ফুল পরি তো ইশারা, মো ছাতিরে ঘর করি থরে যা তু রহি, এ আখি তোর নীল নই, এ ওঠো তোর নালি কই, ভাল পাই ভুল করি নাই সত আজি কহুচি, দিন রাতি খোঁজু অছি বাট তর চাহি, দিন যায় নই কথা তর ভাবুচি, বেশি মনে পড়ু অছি, ঝিয়া তুটি কে নিয়ারা ভারি মিঠা তো নখরা, ঝিয়া তুটি কে নিয়ারা ভারি মিঠা তো নখরা, মো ছাতিরে ঘর করি থরে যা তু রহি, এ আখি তোর নীল নই, ওঠো তোর নালি কই।